আচ্ছা, চার নম্বর মোড়ে যখন গিয়ে চতুর্থ যুবক বলল যে আপনি কি কুকুর কিনেছেন, তখন তার মনে পুরো বিশ্বাস হল আর ছাগলটাকে কান থেকে নামিয়ে এক লাফ দিয়ে তাড়িয়ে দিল। মোল্লাজি চলে গেল। এই হচ্ছে আর ইতিমধ্যে ছেলেটা ওই যুবকরা ছাগলটাকে ধরে জবাই করে খেলে। এ হচ্ছে কি আপনি কিন্তু এরকম হবেন। আর একটা গল্প লোকমান হাকিমের জন্য বলা হয়, বাপ বেটায় গাধা পিঠে সবার হয়ে যাচ্ছে, হঠাৎ করে তিন চারটা যুবক দেখে বলবে কত বড় নিষ্ঠুর লোক, দেখতে ছোট্ট একটা গাধা বাপ বেটা দুজনে চেপে বসে আছে, গাধাটা কষ্ট হয় না? চট করে তাদের মধ্যে সক্রিয়তা শুরু হলো। ছেলে বলল তাহলে আপনি চেপে বসুন, আমি বড় হেঁটে হেঁটে যাই। যখন কথা বলছি যে হাঁটতে লাগে, খানিক দূরে কিছু যুবক বলছে বুড়োটার হোস দেখ দেখ ছেলেটাকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে, বুড়োকে গাধার পিছনে ছোড়া হয়ে যাচ্ছে। তখন লোকমান হাকিম বললেন বেটা এক কাজ কর, তুই চেপে বস আমি হেঁটে যাই। কিছু দূর পর আরো দু তিনটে যুবক বসে আছে, তারা বলছে বেয়াদব ছেলেটা কত বড় বেয়াদব, দেখ বাপকে হাঁটে হাঁটে নিচ্ছে না, নিজে কেমন গাধার পিছনে সবার পেয়ে যাচ্ছে, ভারী মুশকিল। ছেলে গালে গালে থেকে দিয়ে দুজনাই আর কিছু দূর গিয়ে তিনটে যুবক বসে আছে, তারা বলছে লোক দুটো কত বড় বোকা, দেখ দেখি সঙ্গে সবার থাকতে হেঁটে হেঁটে চলে। বাঁচার উপায় আছে, লোকের সমালোচনা থেকে বাঁচার উপায় আছে। একজন চাপলো দোষ, কেউ না চাপলো দোষ, দুজন চাপলো দোষ, সমালোচনা থেকে বাঁচার কোন উপায় নেই। লোকমান হাকিম প্রোঅ্যাক্টিভ লোক, তিনি বললেন চলো দুজনে চেপে বসো, যে যা বলছে বলো, কুত্তা ভুকতা রহেগা হাতি চলতা রহেগা, আমার কাজ আমরা করে যাব, আমার বিয়েতে যদি বলে দুজন দাদার উপরে সবার কোনো ক্ষতি নেই, আমি চলে যাব, আমরা চলে যাব, আমরা লোকের কথা শুনবো না। এ হচ্ছে কি প্রোঅ্যাক্টিভ লোক। আরো গল্প বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রোঅ্যাক্টিভ ছিলেন। আপনাকে যদি কেউ গালি দেয় আপনি ক্ষমা করতে পারবেন? আপনার পথে যদি কেউ কাঁটা বিছায়, সে যদি অসুস্থ হয়ে যায় তাকে আপনি দেখা করতে যাবেন? আপনার গালে যদি কেউ চর মারে তো আপনি কি তার হাত টানতে রাখাই, ভাই তোমার হাতে ব্যথা হলো পারবেন? আজ ক্ষমতা নাকি তার গালে এক চর মারবেন? প্রতিশোধ আল্লাহ নবী প্রতিশোধ নিতেন। আল্লাহ ছাড়া, আল্লাহ দিন ছাড়া, আল্লাহর ওয়াস্তে ছাড়া কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতেন না নিজের জন্য, যদি গ্রহণ করতেন তো আল্লাহর জন্য করতেন। ক্ষমা করে দিন, ক্ষমা করার উদাহরণ শুনুন। এ কথা আল্লাহ শুনেছেন যে উম্মে জামিন আল্লাহর নবীর চলার পথে কাঁটা বিছিয়ে দিত আর আল্লাহর নবী তার অসুখকে দেখেন, যেহেতু আল্লাহ তাআলা তাকে বলেছেন ফুযিলাত তাওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আলাল জাহিলিন, ক্ষমা সুলতা প্রয়োগ করে হে নবী, ফাসরা বিমা তুমা ওয়া আরাদাল মুশরিকিন, তোমাকে যা আদেশ করা হয়েছে তা প্রচার করে যাও আর মুশরিকদের কাছ থেকে, মুশরিকদেরকে উপেক্ষা করো, তাদেরকে দৃষ্টিচ্যুত করো, তাদের ব্যাপারে তুমি সক্রিয় হও না, আর হলে পরে তুমি তার কাজ করতে পারবে না। আপনারা দেখেন এই কাহিনী আপনারা শুনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবী ঘুমিয়েছিলেন, আল্লাহর নবী তরবারি গাছে টাঙানো ছিল, এক মুশরিক এসে সেই তরবারি নিয়ে বলছে মাই ইয়ামনাউকা মিনি মুহাম্মাদ, আমাদেরকে ব্যতিক্রম করে রেখেছ, যুদ্ধ করে করে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছ, এখন তোমাকে বলো কে বাজাবে? আল্লাহ নবী বললেন আল্লাহ আমাকে, আল্লাহ যেই বলা তার হাত কাঁপতে লাগল আর তরবারি পড়ে গেল, পড়ে গেল আল্লাহ নবী তরবারি উঠিয়ে নিলেন, বলো এখন মরো তোমাকে কে বাঁচাবে? তখন এখন তো আপনি বাঁচাবে, আল্লাহ নবী কি করলেন তাকে বাঁচা। কোন কোন বর্ণনায় আছে সে মুসলমান হয়ে গেছিল আর কোন কোন বর্ণনায় আছে সে মুসলমান হয়নি। তো যাই হোক, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবহার করলেন, ক্ষমা সুলতা ব্যবহার করলেন। সুমামা বিন উসালের ব্যাপারে আপনারা শুনেছেন যে যে লোক বলতো যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহাম্মদ তার চেহারা সব থেকে নিকৃষ্ট চেহারা, দুশমন সে যখন ধরা পড়লো তখন মসজিদের খাম্বার সাথে তাকে বেঁধে রাখা হলো। আল্লাহর নবী বের হয়ে খালি ইচ্ছা করে তাকে হত্যা করতে পারত, কিন্তু বের হয়ে বললেন মা মা জাহিন দেখা গেছে, মামা কি ব্যাপার, তোমার ব্যাপার কি বলো। সোমামা তখন নিজের গর্বের সাথে বলছে তুমি হত্যা করো মোহাম্মদ, আমাকে হত্যা করতে পারো কিন্তু হত্যার বদলে না, কিংবা আমি হত্যার যোগ্য, আমাকে হত্যা করতে পারো। আর যদি তুমি আমার প্রতি উপকার করো, আমার অনুগ্রহ করো আমার প্রতি, তো সেটা ভালো কথা, আমি তোমার শুকরিয়া আদায় করব। কিছুই বললেন না। দ্বিতীয় দিনে একই কথা একই জবাব, তৃতীয় দিনে একই কথা একই জবাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাও সোমামাকে ছেড়ে দাও, ছেড়ে দাও সোমামাকে, ছেড়ে দাও হলো। সোমামা বেরিয়ে গেল মসজিদ থেকে, মসজিদের পাশে এক বাগানে গিয়ে গোসল করে ফিরে এসে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মুসলমান কিসের জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন আপনারা জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষমা প্রয়োগ করেছিলেন বলে অনেক অনেক মুসলমান মক্কা বিজয় যুদ্ধে মক্কার লোকটাকে মক্কা থেকে বের করে দিয়েছিল, কিন্তু মক্কা যখন বিজয় হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইযহাবু আনতুম তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা সবাই মুক্ত। যে খুনের পেয়াসা দ্বারা আল্লাহর নবীকে একসঙ্গে হত্যা করার জন্য প্রত্যেক কাবিলা প্রত্যেক গোত্র থেকে এক একটা লোক সারা রাত পাহারা দিয়েছে যে মুহাম্মদ বের হলেই তাকে একসঙ্গে গিয়ে হত্যা করবো। আর যার জন্য তাকে হিজরত করতে হলো সেই লোকদেরকে আল্লাহর নবী ক্ষমা করে দিলেন। উহুদের যুদ্ধে হিন্দ বলে এক মহিলা তার চাচাকে হত্যা করার পর তার কলিজা বের করে নিয়ে চিবিয়ে ফেলেছিল, সেও মুসলমান হয়ে গেল। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এইভাবে ক্ষমাশীলতা বহু উদাহরণ তিনি দিয়ে গেছেন। ইচ্ছা করলে তিনি বদলা নিতে পারতেন, কিন্তু তিনি বদলা নেননি, তিনি ক্ষমাশীলতা প্রদর্শন করে গেছেন, ক্ষমা করে গেছেন। ক্ষমাশীলতা প্রয়োগ করলে পরে কি হতে পারে? একজন আলেম সিরিয়া বা সুরিয়ার ঘটনা, একজন আলেম এক জায়গায় মসজিদ তৈরি করত। তো মসজিদ তৈরির জন্য তো বুঝতেই পারছেন প্রচুর টাকা লাগে, চাঁদা লাগে, চাঁদা করতে করতে একজন বড় মালদা।